মনের জানিয়েছে এ দেহ তাই প্রাণ পেয়েছে হৃদয়ে তোমার নাম লিখেছি হৃদয়ে তোমার নাম লিখেছি মানে আমিও তো তোমাকে খুব ভালোবাসি। সেদিন চেয়েও বলতে পারিনি, আজ বলতে আর কোনো বাধা নেই। কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। তুমি ফিরে যাও, আমাকে ভেবে তোমার নতুন জীবনটা নষ্ট করো না। তুমি খুব ভালো থেকো, সেদিনও চেয়েছিলাম, আজও চাই। তোমায় হারাতে দেব না কখনো। জীবনের সবকিছু ভিড়ে একদিন ঠিকই আমাকে ভুলে যেতে পারবে। ভুলবো কিভাবে? আমি যে সব ছেড়েই তোমায় ভালোবেসে তোমার কাছে ফিরে এসেছিলাম।